কোন ব্যক্তি 20 বছরের যাকাত দেয় নাই, এখন তার 20 বছরের যাকাত একসঙ্গে আদায় করা যাবে কিনা? পারলে আদায় করবে, না করে তওবা করবে, সামনে দিকে সহিভাবে আদায় করবে। 20 বছরের যাকাত দেয় না, এখন ইসলাম বুঝছে, এখন যেটা যে পারে পিছনে দিবে তো ভালো কথা, না পারলে সে আল্লাহর কাছে ক্ষমাতে এখন থেকে ঠিক মতো শুরু করবে। এত প্রশ্ন এক একটা।